কত দূরে মক্কা মদিনার দেশ, সে ঠাই যেতে মোর মন দিওয়ানা, আর তো সহে না আর সহে না, সে ঠাই যেতে মোর মন দিওয়ানা, আর তো সহে না আর সহে না, মদিনা মদিনা মদিনা মদিনা, সে ঠাই যেতে মোর মন দিওয়ানা, মদিনা মদিনা মদিনা মদিনা, সে ঠাই যেতে মোর মন দিওয়ানা, মদিনা মদিনা মদিনা মদিনা, সে ঠাই যেতে মোর মন দিওয়ানা, মদিনা মদিনা মদিনা মদিনা। সে ঠাই যেতে মোর